Book 2 75 75 ابداء الاسباب 1 কারণ দেখানো 1 কারণ দেখানো 1 لماذا لا تأتي আপনি কেন আসছেন না আপনি কেন আসছেন না الطقس سيء جدا আবহাওয়া খুব খারাপ আবহাওয়া খুব খারাপ لا أأتي لأن الجو سيء جدا আমি আসছি না কারণ আবহাওয়া ভীষণ খারাপ আমি আসছি না কারণ আবহাওয়া ভীষণ খারাপ لماذا لا يأتي؟ সে কেন আসছে না? সে কেন আসছে না? هو غير مدعو. তাকে নিমন্ত্রণ করা হয়নি. তাকে নিমন্ত্রণ করা হয়নি. هو لا يأتي لأنه غير مدعو. সে আসছে না কারণ তাকে নিমন্ত্রণ করা হয়নি সে আসছে না কারণ তাকে নিমন্ত্রণ করা হয়নি لماذا انت لا تاتي তুমি কেন আসছো না তুমি কেন আসছো না ليس معي وقت আমার কাছে সময় নেই আমার কাছে সময় নেই لا اتي لأني ليس معي وقت. আমি আসছি না কারণ আমার সময় নেই. আমি আসছি না কারণ আমার সময় নেই. لماذا لا تبقى؟ তুমি কেন থাকছো না? তুমি কেন থাকছো না? ما زال علي أن أشتغل. আমার এখনো কাজ করতে হবে আমার এখনো কাজ করতে হবে لا ابقى لاني لا زال علي ان اشتغل আমি থাকছি না কারণ আমার এখনো কাজ করতে হবে আমি থাকছি না কারণ আমার এখনো কাজ করতে হবে لماذا صرت تريد ان تذهب আপনি কেন এখনি চলে যাচ্ছেন আপনি কেন এখনি চলে যাচ্ছেন انا تعبان আমি ক্লান্ত আমি ক্লান্ত انا اذهب لاني تعبان আমি চলে যাচ্ছি কারণ আমি ক্লান্ত আমি চলে যাচ্ছি কারণ আমি ক্লান্ত لماذا صرت تريد ان تسافر আপনি কেন এখনি চলে যাচ্ছেন আপনি কেন এখনি চলে যাচ্ছেন الوقت صار متاخرا ইতোমধ্যে দেরি হয়ে গেছে ইতোমধ্যে দেরি হয়ে গেছে انا اسافر لان الوقت صار متاخرا আমি চলে যাচ্ছি কারণ ইতোমধ্যে দেরি হয়ে গেছে আমি চলে যাচ্ছি কারণ ইতোমধ্যে দেরি হয়ে গেছে الرجاء الذهاب الى www.book2.de لمطالعه الكتب مع الدروس الصوتيه